রক্ত পুষ্পা মেঝেতে বিছানা, দড়িতে লুঙ্গি শাড়ি তিন খানা, তারি এক পাশে পড়ে আধখানা বেবারিশ বাসি বিস্কুট, দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা, যদিও বাসার আসল ঠিকানা দশ ফুট বাই দশ ফুট। জোনাছা রেখে বাসায় এই ঘরে পাঁচজন হবে কিছুদিন পরে, ঘেঁষা ঘেঁষি আর ঠেসা ঠেসি করে গায়ে গায়ে শুধু কুট কুট, দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা, যদিও বাসার আসল ঠিকানা দশ ফুট বাই দশ ফুট। খাওয়া বসা ঘুম একই জায়গায়, ছেলে মেয়ে দেখে আধুতন্দ্রায়, বয়স কদুই দেহ মিলে যায়, আধার ঘনালে ঘুট ঘুট, দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা, যদিও ভাষার আসল ঠিকানা দশ ফুট বাই দশ ফুট। রান্নাঘরটা খোঁড়া অজুহাত, ঘরনি সেখানে ছড়িয়েছে ভাত, আর সোলাদের খুলেছে বরাত, রাতে ইঁদুরের খুট খুট, দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা, যদিও বাসার আসল ঠিকানা দশ ফুট বাই দশ ফুট। বেকারির গ্লানি, মেয়ে করে প্রেমে বৃথা হয় রানী, ছেলে বড় হয়ে বেকারির গ্লানি, মেয়ে করে প্রেমে বৃথা হয় রানী, প্রেমিকের আছে টোটো কোম্পানি, শনিবারে তারা দেয় ছুট, ছুটবে কোথায় প্রেম তালকানা, গোপনীয়তার নেই মালিকানা, এই প্রেমিকেরও আসল ঠিকানা দশ ফুট বাই দশ ফুট।